আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, আল্লাহ পাকে খসনে আমার রাসূলে আকবার, রোজ হাশরে তিনি দেবে হাউজে কাউসার, আল্লাহ পাকে খসনে আমার রাসূলে আকবার, রোজ হাশরে তিনি দেবে হাউজে কাউসার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, সাল্লে আলা নূরে রবি কামলিওয়ালা ধ্যানে ছবি, নিখিল জাহান উঠল মেতে তার ছোঁয়াবে, সাইয়েদিনা পথের নাকি শাফিয়ানা চির নির্ভী, পিউ পাপিয়া মাতোয়ারা তার নামে গে, ঘুমের পাড়ায় জাগলো সাড়া, ঘুমের পাড়ায় জাগলো সাড়া, কাটলো যে আধা আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, হাবিবানা প্যারে নবী মাওলানা প্রেমের ছবি, তৃষিত বুকে তুমি হলে পিপাসার জল, রোজ হাসরে সহায় তুমি আব হায়াত দিও তুমি, ফুল সিরাতে পার যেন পায় হয়ে যে সফল, মরুর ধুলি ধন্য হলো, মরুর ধুলি ধন্য হলো ছোঁয়াতে তোমার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, আল্লাহ পাকে খসনে আমার রাসূলে আকবার, রোজ হাশরে তিনি দেবে হাউজে কাউসার, আল্লাহ পাকে খসনে আমার রাসূলে আকবার, রোজ হাশরে তিনি দেবে হাউজে কাউসার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার, আমার নবী সরওয়ার পড়ি দরুদ শতবার।